الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ইসলাম কবুল করার পরে দুনিয়ার যে নিয়ামত অন্যতম নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য, আর এই স্বাস্থ্যের নির্ভর করবে মনের উপর। তাই বলা যায় মন নিরাপদ থাকলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি, মন শান্তি থাকলে দিনী লাইনেও শান্তি আখেরাতের লাইনেও শান্তি। মন সরল হলে সব দিক দিয়ে ভালো, আর মন গরম হলে সব দিক দিয়ে খারাপ। এজন্য সাত দিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্ন আল্লাহ ইউহিব্বুল আব্দাত তাকিয়াল গানিয়াল খাফি, আল্লাহ তার ওই ব্যক্তিকে ওই বান্দাকে ভালো পান যে তাকি, যে আল্লাহকে ভয় করে, যে যার মন বড়, যার মন ধনী, এটা হচ্ছে আসল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাব ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। প্রপার্টি আর বিশাল সম্পত্তির কারণে মানুষ ধনী হয় না, প্রকৃত ধনী হচ্ছে সে যার মন ধনী। ইন্নাল্লাহ ইউহিব্বুল আব্দাত তাকিয়াল গানিয়াল খাফি, ওই বান্দাকে আল্লাহ ভালো পান যে আল্লাহ বিরু, যে যার মন বড়, মন শান্ত। আর যদি দুনিয়ার ধন যদি সে পায় আলহামদুলিল্লাহ, তাহলে সোনার উপসুখানা। আল খাফি, যে নিজেকে বড় করে প্রকাশ করতে চায় না, ছোট থাকতে চায়, গোপনীয় ভাবে থাকতে চায়, আল্লাহ পাক এই বান্দাকে ভালো করে। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল, হে আল্লাহ রাসূল সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংজ্ঞা পেশ করেছেন, বললেন, কুল্লু মাখমুমিল কলব সাদুকিল লিসান, প্রত্যেক মখমুম কলব আন্তরিক দিক দিয়ে মখমুম। এই মখমুম শব্দের অর্থ নিজে নবী করিম সাল্লাল্লাহু নিজে বলছেন, এই জন্য অর্থাৎ অর্থ বলছেন সাদুকিল লিসান, কথায় সত্য, জিদ্দা দিয়ে সত্য কথা বলে, মিথ্যা বলে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান চিনি, অর্থাৎ যে সত্য কথা বলে তা তো বুঝতে পারলাম, কিন্তু মাখমুমুল কলব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকিয়ুন নাকী লা ইথম ফীহি ওয়ালা বাগ্য ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। ওই ব্যক্তি হচ্ছে মাখমুমুল কলব, যে আল্লাহ বিরু, যার মন পরিষ্কার, যার মনে গুনাহ নেই, অন্যের উপর জুলুম করবার মতো ভাবনা চিন্তা নেই, ওয়ালা গিল, কিনা নেই, ঈর্ষা নেই, ওয়ালা হাসাদ, হিংসা নেই। আল্লাহ রাসূলুল্লাহ বললেন, যে আল্লাহ বিরু, যার মন পরিষ্কার, যার মনে গুনাহ নেই, যে অন্যের উপর জুলুম করে না, যার ভিতরে হিংসা বিদ্বেষ নেই, সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। এবারে আমাদের কি চিন্তা করা উচিত, আমরা সর্বোত্তম ব্যক্তি না সর্বনিকৃষ্ট ব্যক্তি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বাহ্যিক ইজ্জত হলে মানুষ ইজ্জত আসলে ইজ্জতের অধিকারী হয় না, যদি আল্লাহ দৃষ্টিতে বা আল্লাহর কাছে সে ইজ্জত বলা হয়। এমনি বড় পজিশনের মালিক কিন্তু মন খারাপ, মন ঠিক না, মানুষের প্রতি বদ্ধর্মাই বদ্ধর্মা, যার কিছু চিত্র আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে মন অপরিষ্কার অপরিষ্কার হওয়ার কারণে, অন্যার্থে বলা যায় অপবিত্র হওয়ার কারণে এমন হয়েছে, সূরা রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রতি দল যে নিজের উপর আছে সে তাতেই খুশি, আমি যা করি আমারটাই ভালো, যদি তার বিপরীত যে বা প্রতিপক্ষ যে তার কথা সত্য হলেও তার কথা মিথ্যা, আর আমি মিথ্যা হলেও আমার কথা সত্য। আল্লাহ বলেছেন, ওমান ইয়ুকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, সূরা হাশর 9 নম্বর আয়াত, যে নিজের লোভ থেকে বাঁচতে পারল, নিজের লোভ মানে মন যা চায় তাই আমি করব, এরকম আচরণ থেকে যে বাঁচল সে হচ্ছে সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখেরাতেও সফল কাম। তাহলে আপনার মন হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ মোতাবেক যদি হয়, তাহলে আপনি দুনিয়াতেও সফল কাম, আখেরাতেও সফল কাম। আর যদি এর বিপরীত হয় তাহলে দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ। বাধ্যত আপনি হয়তো মনে করতে পারেন, আমি সফল হয়ে গেছি, আমি অনেক টাকার মালিক, অনেক ধনবান হয়ে গেছি, আমি অনেক ইজ্জত পেয়েছি, লোকজন আমাকে এরকম নারে তকবীর আর এরকম জয় বাংলা করে লোকজন আমাকে সাদা সম্ভাষণ জানায়, কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় না, ওমেন ইউ কাশুফা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যদি আপনার কুপ্রবৃত্তির আচরণ থেকে আপনি হেফাজত থাকেন, তাহলে আল্লাহর কথা মোতাবেক আপনি হচ্ছেন সফল। আমাদের সকলের জন্য তিনটি কথা জানা হল, আপনি মনে করবেন সমস্ত মুসলমান আপনার থেকে ভালো, আপনি মনে করবেন না আমি সকল মুসলমান থেকে ভালো, এবং আপনি মনে করবেন অন্য মুসলমান আমার থেকে ভালো, কারণ আপনি জানেন না যাকে আপনি দেখবেন ছোট সে হয়তো আল্লাহর দরবারে বড়। এজন্য মুস্তাদরাকে হাকিম তিরমিজিতে হাদিস রয়েছে, শেখ আসাদুদ্দিন আল-আলবানী সহিহ সাব্যস্ত করেছেন মুশকিলাতুল ফকর নামক কিতাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, فرب أشعث أغبر ذي طمرين لو أقسم على الله لأبره. এমন কিছু মানুষ আছে যাকে দেখতে খারাপ লাগে, যে গহীন, কাপড় পরিষ্কার করার মতো তৌফিক নাই, চুল চিরুনি করার মতো তৌফিক নাই, তেল ব্যবহারের মতো তৌফিক নাই, পুরাতন বা চেরা ফেরা কাপড় পরে চলাফেরা করে, এরকম কোন কোন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম কোন কোন লোক থাকতে পারে দেখতে গিয়ে পছন্দ, চেহারা হচ্ছে ধুলোমলি, চুল হল এলোমেলো, পরিধেয় বস্ত্র ছিঁড়াকড়া বা ময়লা। বলেন সে এমন আল্লাহর দরবারে তার এতই ইজ্জত, লাউ আকসাম আলা আল্লাহ লা আবাররহু, যদি সে আল্লাহর উপর ভরসা করে কোন কসম খায় তাহলে এই কসম পুরা করার মতো যদি তার তৌফিক না হয় তাহলে স্বয়ং রব্বুল আলামিন তার কসম পুরা করে দেবে। সিয়ারু আলা বিন মালালাহ কিতাবে আছে, বকর বিন আব্দুল্লাহ আল গুজারি আরাফায় অবস্থান করেছেন হজের দিনে, হজের সময় লোকজনের দিকে তাকিয়ে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে বললেন, তারপর বললেন লাউলা আন্নি ফীহিম লাকুলতু কদ গাফারাল্লাহু লাহুম, যদি আমি তাদের মাঝে থাকতাম না তাহলে আমি বলতাম আল্লাহ তাদের সকলকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি এত পাপি আমি তাহার কারণে হয়তো ওদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। ইন্না লিল্লাহ ওয়া ইন্নি ইলাইহি রাজিউন, এটা হচ্ছে ভালোর পরিচয়। আর যারা খারাপ লোক তারা তো সবাইকেই খারাপ দেখবে, আর সে নিজে নিজেকে ভালো মনে করবে। হাফিজ শামসুদ্দিন আল-যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, কাযালিকা ইয়ানবাগী লিল-আবদি আন ইয়াজরিয়া আলা নাফসিহি ওয়া ইয়াহদিমাহা, এভাবেই মানুষের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণে রাখবে আর নিজেকে ছোট ভাববে। আরেকটা কথা জানো, মনকে নিরাপদ রাখা, এইসব আপদ থেকে মুক্ত রাখা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। কিন্তু তুমি ভুলবে না যে মানুষ নির্দোষ, অবশ্যই মানুষ থেকে ভুল হতে পারে। এজন্য সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ জলিলুল কদর, খুবই মর্যাদাশীল একজন তাবেঈ, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাহু লাইসা মিন শারীফিন ওয়ালা আলিমিন ওয়ালা যী ফাদলিন ইল্লা ওয়া ফীহি আইবুন ওয়ালাকিন মিনান নাসি লা ইয়ামাল লা ইয়ানবাগী ألا تذكر وجوهه ومن كان فضله أكثر من نقصه وهب نقصه لفضله. شنو যত বড়ই ভালো হোক না কেন, যত বড়ই বিদ্বান হন না কেন বা আলিম হন না কেন, যত বড়ই মর্যাদাশীল মানুষ হন না কেন, তার মধ্যে একটা দুঃখ অবশ্যই থাকবে, ভালো করে বুঝবেন। কি আছে যার মধ্যে আয়ু নেই? মানুষ বলতে আয়ু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্ত, কিন্তু মানুষ হিসেবে কিছু খাতা খুচুরি আছে বিধায় তিনি বলেছেন, হে আল্লাহ, যদি আমি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে ভর্ৎসনা করে থাকি, তাহলে এ ভর্ৎসনা আর এ গালিকে তুমি তার গুনাহের কারণ বানিয়ে দিবে, পাপ মোচনের কারণ বানিয়ে দিবে, কারণ আমি তো মানুষ। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি তাদেরকে অনুমোদন অনুমতি দিলেন কেন? ইয়া আইয়ুহান নবী, লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আযওয়াজি, সূরা তাহরীম একদম শুরু। হে নবী, যে জিনিস আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন সে জিনিসটি আপনি হারাম করলেন কেন, হারাম সাব্যস্ত করলেন কেন? ভুল হয়েছে, সাথে সাথে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। এমন কোন গুনাহ হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা হবে কবিরা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরকম সাধারণ মানুষ হিসেবে সাধারণ ভুল হয়ে গেলে আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন। আচ্ছা, এরকম কারণ কি আর কোন ব্যক্তির ক্ষেত্রে আছে? কোন সাহাবীর ক্ষেত্রে আছে? আবু বকরের ক্ষেত্রে আছে? ওমরের ক্ষেত্রে আছে? ওসমানের ক্ষেত্রে আছে? আলীর ক্ষেত্রে আছে? রাদিয়াল্লাহু আনহু নেই? নাই। তাবেইনদের ক্ষেত্রে, তবে তাবেইনদের ক্ষেত্রে, শহীদ ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে নেই, ভুল হতে পারে। আবু বকর ওমর পরস্পরে রাগারাগি করেছেন কি করেছেন, তাদের পরস্পরে কথা কিন্তু হয়নি, হয়েছে। তাদের কথা কাটাকাটির কারণে আপনারা এই দোষেই শুনেছেন কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে সূরাতুল হুজুরাতের নিচে নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون. তাহলে আমাদের পারস্পরিক কথাবার্তা হতে পারে না, কিন্তু এবারে যদি কিছু হয়ে যায় এরকম মজুদ বছর পর বছর চলে যাচ্ছে, আমৃত্যু এই নিশ্চিতার ভিতরে রয়ে গেছে, আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من هجر اخاه سنه فهو كقتله, যদি কোন ব্যক্তি তার ভাইয়ের সাথে এক বছর পর্যন্ত সম্পর্ক ছেদ অবস্থা থাকে তাহলে সে যেমন তাকে হত্যা করবে। হাদিস কি হাসান পর্যায়ে, ইমাম সাইয়িদ ইবনে মুসাইয়্যিব বলেন রাহমাতুল্লাহ আলাইহি, কোন মানুষ, কোন আলেম, কোন মর্যাদাশীল ব্যক্তি আয়ব থেকে দুষ্টিকে খালি না। তবে একটা কথা, মিনান নাস মান লা ইয়ানবাগী আন তুযকারা উয়ুহু, কোন কোন লোকের লোক এমন আছে যার দোষ প্রকাশ করা ঠিক না, সত্য না মিথ্যা, বরং উচিত যার মর্যাদা বেশি গুণ বেশি তার গুণকে দেখা, আর যদি একটা দুইটা পাও এটা গুণ না। কিন্তু অশত্রুকের কাজ কি? কোন দোষ পায় না, পেয়েছে একটা, এই একটা নিয়ে উপলক্ষ করে তার বিরুদ্ধে অপপ্রচার, তার বিপদ আনা হয়, তার উপর মিথ্য অপমান। আজ দুনিয়াতে হয়তো আপনি ইজ্জত, আপনার ইজ্জত বাড়লো, এর কারণে হয়তো তাকে আপনি লাঞ্ছিত করলেন, কিন্তু কাল কিয়ামতের দিন আপনার ইজ্জত কোথায় হবে? সবার জন্যই বলছি, আমার মধ্যে দোষ থাকতে পারে, আল্লাহ মাফ করুন, আপনাদের মধ্যে থাকতে পারে কিনা। তাই হৃদয়টা আমার জন্য না, কোন ব্যক্তির উদ্দেশ্যে না। কোন লোক আছে দর্শক যদি আলোচনা করি তো সেই মনে করে এটা আমার জন্যই বলছি। আহলুল ইলমদের কাজ সবাইকে সম্বোধন করে কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেন বিভিন্ন সময়ে, একজনের ভুল হয়েছে সবাইকে সম্বোধন করে বলতেন, বলতেন কি না হাদিস কি নাই, কি ফায়দা পড়ে যদি বাস্তব আলম আলম না হয়, কি ফায়দা দর্শে আসে যদি বাস্তবে আলম না হয়। এই যে অর্জন করা নাই, উদ্দেশ্য এটা নয় যে জানলাম আর মানুষকে ধরব, উদ্দেশ্য হচ্ছে জানলাম আর আমল করব, নিজের আমলের সংশোধন করব, অপরের আমলের সংশোধন করবার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আরেকটা তিন নম্বর, আমি দুঃখবাদ হব না, কিন্তু আমাকে সবসময় সতর্ক থাকতে হবে কোন ধোকাবাজ যেন আমাকে ধোকা দিতে না পারে। এই মুসলমান নির্বুদ হয় না, বাই চান্স ধোকা খেয়ে দিতে পারে, এটা অসম্ভব কিছু না। এই জন্য উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাস্তু বিল খিব্বি ওয়ালা আল খিব্বু ইয়াখতাবুনি, আমি ধোকাবাজ নই কিন্তু দূতাবাজ আমাকে ধোকা দিতে পারে। তিনি হচ্ছেন কে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কথা সত্য বলেছেন না বাস্তব? আল্লাহ তাকে সেই জ্ঞান দান করেছেন। আল্লাহ বলেন সূরা নিসা 71 নম্বর আয়াত, খুযু হিদরাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিদরাকুম, এই মানদারগণ তোমরা সতর্কতা অবলম্বন করো, সবসময় সাবধান থাকো, হুঁশিয়ার থাকো, কাফেরদের বিরুদ্ধেও সাবধান থাকবে, শয়তানের বিরুদ্ধেও সাবধান থাকবে, কুপ্রবৃত্তের তাড়না থেকেও সাবধান থাকবে, খুব হয়ে যাওয়া। এই মুসলমান এমনি বসে থাকে না, আপনি ওদের বললেন ও যাচ্ছে বস, কিছুই বুঝে না, আপনি দূর থেকে বসে থাকলেন বুঝলেন না, বললেন সে কিছুই বুঝে না। কিছু লোক এরকম বেআদব পর্যায়ের মধ্যে আলেমদেরকে বলে তুমি কিছুই বুঝে না, আমি বুঝতে জিয়াদা, কারণটা কি আলেমরা বুঝে না, তার মানে আলেমরা খুব বের করে না, আলেমরা ওষুধ কাজ করতে চায় না, ইচ্ছে করলে করতে পারে পারে কিনা। তাই দেখা যায় দুনিয়ার মধ্যে বড় বড় সন্ত্রাসীদের না কি আলেমি, সত্য না মিথ্যা, আন্তর্জাতিক বিশ্বে সারা বিশ্বে যার নাম শুনে একদম বড় পর্যন্ত, বড় ব্যক্তি পর্যন্ত বা কথিত সুপার পাওয়ার পর্যন্ত কাঁপে, সে কি আলেম না? তাহলে আলেম যদি খারাপ হয় তাহলে সবকিছু করতে পারে, কারণ তার কাছে কোরআন শুনে জ্ঞান আছে, আল্লাহ আমাদেরকে হেরে দেন আমরা যেন খারাপ না হই। তাই আলেম খারাপ কাজ থেকে দূরে থাকে কেন? আল্লাহ বিধান পালন করার জন্য, এটি নয় যে সে এটা চিনে না। আবার এটি নয় একজন মানুষ সামনে যাচ্ছে খারাপ আচরণ করছে আর সে বুঝতে পারবে না, এটা এরকম নয়। কিন্তু কথা আল্লাহর নির্দেশ পালন, যা পরবর্তী আর আসবে ইনশাআল্লাহ। কোরআন করিম আমাদের কি শিক্ষা দিচ্ছে, মন পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছে। আল্লাহ বলছেন যারা মুহাজিরিন তারপরে আনসার, মুহাজিরদের ইজ্জত বেশি, দ্বিতীয় নম্বরে কার ইজ্জত? আনসার সাহাবার ইজ্জত। আর মুহাজিরদের ইজ্জত হবে না কেন? মুহাজিরদের মধ্যে প্রধান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এর মধ্যে কোন সন্দেহ নেই, মুহাজিরদের ইজ্জত বেশি। এই জন্য রব্বুল আলামিন মুহাজিরদের কথা আগে উল্লেখ করেন আর আনসারদের কথা সাথে সাথে। এবারে আমরা এসে তাদের দুষ্টি কোনা, তাদের দুষ্টি সামনে করে দেওয়ার চোখ বন্ধ করবো। সাহাবা গ্রামদের মধ্যে মতভেদ হয়েছে, ইখতিলাফ হয়েছে, লড়াই হয়েছে, আমরা ওগুলো দেখব না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবাদের ক্ষেত্রে, তারা সাহাবাদের দোষ অন্বেষণ করেন না, কোন সাহাবীর না, না আবু বকরের, না উমরের, না উসমানের, না আলীর রাদিয়াল্লাহু আনহু মাইন, না মুআবিয়া বিন আবি সুফিয়ান, কোন সাহাবীর দোষ অন্বেষণ করেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ, তাই আমরা কখনো কোন সাহাবীর দোষ অন্বেষণ করব না, মুআবিয়ার দোষ অন্বেষণ করব না, ওসমানের দোষ অন্বেষণ করব না, আহলে সুন্নাহ মুআবিয়ার দোষ অন্বেষণ করে নাউযুবিল্লাহ, না আহলে সুন্নাহ ওসমান বিন আফফানকে ছাড়ে। তাই আল্লাহ বলছেন যারা বলল ওরা আনসার মুহাজিরিন আনসারদের পরে আসলে ওরা দোয়া করে ওদের জন্য, বলে রব্বানা ওয়াফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। যারা এদের পরে আসে ওরা তাদের জন্য দোয়া করেন, আর এই কথাটি কিয়ামত পর্যন্ত, শুধু তাবেঈনদের জন্য না, তবে তাবেঈনদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন তাদের জন্য দোয়া করেন, বলেন হে রব তুমি আমাদেরকে মাফ করো আর আমাদের ঐসব ভাইদেরকে মাফ করো যারা যারা ইমান সহকারে আমাদের আগে চলে গেছে, যারাই আগে চলে গেছে, সাহাবা তাবেঈন তবে তাবেঈন আমাদের পূর্বপুরুষেরা যারা ইমানের উপর ছিলেন আর ইমান সহকারে গেছেন, ইমানের অবস্থায় গেছেন, আল্লাহর দরবারে মারা গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। খুতবা করতে নেই, রব্বানা ইগফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, হে রব আমাদেরকে মাফ করো আর আমাদের ঐসব ভাইদেরকে মাফ করো যারা আমাদের পূর্বে চলে গেছেন ইমান সহকারে। যেসব ইমানদার বর্তমানে আছেন বা আগে চলে গেছেন ভবিষ্যতে আসবেন, কোন ইমানদারের ব্যাপারে আমার মনে হিংসার সৃষ্টি যেন না হয়, হিংসা মুষ্টি বিদ্বেষ মন খারাপ হলে সব খারাপ, কিন্তু আপনার মন ভালো আল্লাহর কাছে দোয়া, কারো ব্যাপারে অজ্ঞানতা সৃষ্টি হয়েছে আল্লাহর কাছে দোয়া করুন আর তার জন্য দোয়া করুন, আপনার নিজের জন্য আল্লাহ এই অজ্ঞানতা দূর করে দিন আর তার জন্য দোয়া, আল্লাহ তুমি তাকে মাফ করো তার ইজ্জত আরো বাড়িয়ে দাও। হিংসা দেখেছে বলে আল্লাহ তুমি তাকে আরো দাও তার হিংসা চলে যাবে, আল্লাহ মুত্তাকিদের যারা জান্নাতে যাবে তাদের পরিচয় পেশ করেছে, আপনার উপর থেকে আপনাকে বিপদ মুক্ত রাখলো অথবা কোন বিপদ আসার ছিল সে বিপদ দূর করে দিল। এবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইদান নুকসির, তাহলে আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আকসার, আল্লাহ তোমাদেরকে আরো বেশি দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসনাদে ইমাম আহমদ ইত্যাদি আসছে, শেখ আসাদুদ্দিন আলবানী হাসান সহিহ বলেছেন। দোয়ার শর্তাবলী এবং আদব, প্রথম নম্বর, নিয়ত করবে খালিস, যে কোনো কাজ নিয়ত খালিস না হলে হয় না। আর একমাত্র আল্লাহরই কাছে চাইবে। আল্লাহ বলেছেন, ফাদউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, সূরা গাফিরের 14 নম্বর আয়াত। তোমরা আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া আবেদন পেশ করবে আল্লাহর দরবারে, তার দিনকে খালিস করে, নিকুত করে। তাহলে প্রথম নম্বর হচ্ছে ইখলাস। এবারে কেউ যদি আল্লাহকে ডাকে কিন্তু মনে মনে থাকে অমুক বাবা এখন এখানে আছেন, এর ওসিল্লায় আল্লাহ দোয়া কবুল করবে বেশি, তাহলে এই অবস্থায় তার এই দোয়া কি আল্লাহর জন্য খালিস হল? খালিস হল না। ফাদউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হল না। আপনি মনে মনে ভাবলেন, আমি বাবা আব্দুল কাদের জিলানির কবরের কাছে গিয়ে আল্লাহকে ডাকব, আল্লাহ বেশি করে দোয়া কবুল করবে, এখলাস হল নাকি? কেউ যদি বলে, আমি আব্দুল কাদের জিলানির কাছে যেতে পারব না, বাংলাদেশের মানুষ সিলেটের বাবা সাজারার কাছে যাব, বাবার কবরের কাছে গিয়ে বা আল্লাহকে ডাকব, তাহলে আল্লাহ বেশি করে দোয়া কবুল করবে, তাহলে এটা এখলাস হচ্ছে না। ফাদউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, এটা আমার কণ্ঠ না, তাদের কথা বলছি। দোয়া ইবাদা, আল্লাহ কারো মুখাপেক্ষি না, না কোন অলির মুখাপেক্ষি, না কোন নবীর মুখাপেক্ষি, না কোন সৃষ্টির মুখাপেক্ষি, না কোন ফেরেশতার মুখাপেক্ষি, আল্লাহ আল্লাহ। তাই ফাদউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুই নম্বর শর্ত দোয়া কবুল হওয়ার, খাবার পানীয় পরিধেয় বস্ত্র ওগুলো পাক হবে, হালাল হবে, হারাম হলে দোয়া কবুল হবে না, দোয়া কবুল হওয়ার প্রতি বাধার সৃষ্টি হয়ে গেল। এজন্য আমাদের প্রত্যেকেরই জন্য জরুরি আমরা খাবার পাক রাখব, ঠিক আছে, পানীয় পাক রাখব, পরিধেয় বস্ত্র পাক রাখব, আমানতের খেয়ানত করব না, চুরি করব না, আমার প্রয়োজন নেই আল্লাহ আমাকে দিচ্ছেন, এতচ্ছত্ব আমি আরেকজনের কাছে গিয়ে চাইব না, আমি সচ্ছল, আমি যাকাত খাব না, এরকম যেন না হয় সৌদিতে আছি যা পাই তাই নিয়ে নেব, রমজান মাস আসে সৌদিরা রমজান মাসে যাকাত দেয়, সুযোগ পেয়েছি বলবো আমার অনেক প্রয়োজন, অনেক ঋণগ্রস্ত ব্যক্তি, আমার এরকম এরকম, অথচ আল্লাহ আপনাকে দিয়েছে, এই অবস্থায় আপনার জন্য যাকাত নেয়া হালাল হল না, এটা কি হল? হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতাইলু সাফার আশআথ আকবর ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রব ইয়া রব ওয়ামাতআমুহু হারাম ওয়ামাশরাবুহু হারাম ওয়াগুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহ। মুসলিম শরীফে এসছে, এক ব্যক্তি লম্বা সফর করছে, চুল তার এলোমেলো, শরীর কাপড় ধুলোমলিন, আকাশের দিকে হাত প্রসারিত করে আল্লাহকে ডাকছে, বলছে ইয়া রব ইয়া রব, হে রব হে রব, হে সৃষ্টিকর্তা, হে মালিক, হে পালনকর্তা। সফরের অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয়, সামনে আপনারা দেখবেন হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। আবার ইয়া রব আল্লাহ নাম উল্লেখ করছে, আল্লাহর কাছে আল্লাহকে ডাকছেন, দোয়া কবুল হওয়ার কথা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির খাবার হারাম, পানীয় হারাম, পোশাক পরিধেয় বস্ত্র হারাম, পুষ্টি লাভ করেছে সে হারাম গেজা দ্বারা, এই অবস্থায় তার দোয়া কিরকম কবুল হতে পারে? তাই দোয়া কবুল হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হল পানাহার পরিধেয় বস্ত্র হালাল হবে, হারাম হবে না, ঠিক না? তাই আমরা সবাই চেষ্টা করব হালাল খাবো ইনশা আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করো। আরেকটা কথা হল আদমুল উজলা ফিল ইস্তিজাবা, তাড়াহুড়া না করা, আল্লাহ এক্ষুনি কবুল করে নিক। আপনি আল্লাহকে ডাকতে থাকুন, এবারে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি দে তাৎক্ষণিক আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাহলে আপনারা শুনেছেন দোয়া কবুল হওয়ার কয়টা প্রেক্ষাপট? তিনটা। তাই আজকে আপনারা জানলেন, আমল করবেন, দোয়া ছাড়বেন না, মৌত পর্যন্ত দোয়া করতে থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দোয়া কবুল হতে থাকে যতক্ষণ পর্যন্ত তোমরা তাড়াহুড়া না করো। সে বলে দাআউতু ফালাম ইস্তাজাবলি, দোয়া করলাম কিন্তু দোয়া তো কবুল হল না। কিন্তু আমরা বলি না, আমরা যত দোয়া করেছি সব দোয়াই কবুল হয়েছে ইনশাআল্লাহ। তবে যদি দোয়া কবুল হওয়ার পথে যদি কোনো বাধা থাকে তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা দেখেছি যখনই চাই আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে আমাদের দোয়া কবুলকারী আল্লাহ। আর যারা বলে সন্তান চাইলাম সন্তান দিল না আল্লাহ, বাবা সাজালার কাছে গেলাম সন্তান দিয়ে দিল বাবা সাজলাল, নাউযুবিল্লাহ, কোন অবস্থায় আছে? শিরকের অবস্থায় না? ছোট শিরক না বড় শিরক? বড় শিরক, শিরকে একবার সবার বড় শিরক। এই অবস্থায় সে মুসলমান থাকতে পারে না। আমরা বলি আমরা যখনই আল্লাহকে ডাকি তখনই আল্লাহ আমাদের কথা শুনে, কিন্তু হিকমত, তার হিকমত যে দিকে আছে সেদিকেই, সে হিসাবেই আল্লাহ কবুল করে। যদি তোমার জন্য সন্তান আসাটা ভালো তাহলে সন্তান দে, আর যদি দেহে সন্তান না থাকা ভালো তাহলে সন্তান দেয় না। কারণ সন্তান দেয়া না দেয়া সবকিছুর মালিক আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইশা ইয়াহাবু লিমান ইশা ইনাথান ওয়াইয়াহাবু লিমান ইশা আয-যুকুর আও ইউযাউজুহুম যুকরানান ওয়া ইনাথান ওয়াইয়াজআলু মান ইশা আকীমান ইন্নাহু আলীমুন কাদীর ওয়াল জান্নাহ। আকাশ জমিনের মালিকানা সত্ত্ব রাজত্ব আল্লাহর, তিনি যা চান তাই সৃষ্টি করেন, যাকে চান নর দেন, যাকে চান নারী দেন, আর যাকে চান উভয় দেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে দেয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকব না, কারো কাছে চাইব না, চাইব একমাত্র রব্বুল আলামিনের কাছে। দেখবেন আল্লাহ দুনিয়াতেও দিবে আখরাতেও দিবে ইনশাআল্লাহ। তোমার ঈমান নড়ে বড়ে কিছুটা হয়তো আল্লাহ দিতে পারে, যদি আল্লাহ না দেয় তাহলে বাবা সাজালারের কাছে যাব, যদি আল্লাহ না দেয় তাহলে বাবা আটসির কাছে যাব, যদি আল্লাহ না দেয় তাহলে অমুকের কাছে যাব, অমুকের কাছে যাব, অমুক পীর বাবার কাছে যাব, অমুক দয়াল বাবার কাছে যাব, বাবা মাইজ ভান্ডারির কাছে যাব। তোমার আগে ভাগেই ইমান আল্লাহর উপর নড়ে বড়ে, তাহলে আল্লাহ কিরকম দেবে? ইমান ঠিক করো, দেয়ার মালিক আল্লাহ, না দেয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এরকম করে যদি তুমি আল্লাহকে ডাকো তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই দিবে। ইমান ঠিক করি। আরেকটা দোয়ার আদব, যখন চাইবে আগ্রহের সাথে আল্লাহর কাছে আবেদন পেশ করবে, দৃঢ়তার সাথে আল্লাহর কাছে আবেদন পেশ করবে। যেমন বলবে, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করো, আল্লাহ আমি ঋণগ্রস্ত আমার ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আল্লাহ আমি বিপদে পড়েছি আমার বিপদ দূর করে দাও। সে এরকম চায় না, সে বলে আল্লাহ দিলে দিলানি দিলা। আছে কিনা কিছু পীর? আমি নিজে শুনেছি দোয়া করতে গেলে, দিলে দে না দিলে না দে, তোর ইচ্ছা তোর ইচ্ছা, দিলে দে না দিলে দেন। বুঝা যায় তার পাওয়ার আল্লাহর উপর বেশি, আল্লাহর পাওয়ার সবার উপর। আর সে বলছে দিলে দে না দিলে না দে, খালাস নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে চাইবেন দৃঢ়তার সাথে আগ্রহের সাথে, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করো, মাফকারীকে আল্লাহ, বিপদ দূরকারীকে আল্লাহ। আচ্ছা রোগাক্রান্ত হয়েছি এই অবস্থায় আমাকে নিরাময় করবে বা রোগ থেকে মুক্তকারী কে? আল্লাহ, সবকিছু আল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদেরকে চলতে হবে, বিশ্বাস থাকবে আল্লাহর জাতির উপর, এর সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা, ওগুলা নবীর তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিকিৎসা করাননি? কেউ বলবে না, আল্লাহর জাতির উপর ভরসা করে বসে আছি, হাত পা সব বন্ধ করে বসে থাকব, হসপিটাল যাব না, ট্যাবলেট খাব না, ট্যাবলেট খেয়েই মানুষ মরে, এটা কি নবীর তরিকা? লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওষুধ খেয়েছেন, আমাদেরকেও বলেছেন তোমরা এরকম করো এরকম করো এরকম খাও। ওই তদবীর আপনাদের সামনে অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ আদব হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা واعلموا ان الله لا يستجيب دعاء من قلب غافل لاهن حسنه الالباني في صحيح الترغيب والترهيب। তোমরা যখন আল্লাহকে ডাকো, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে ডাকবে যে আল্লাহ তোমাদের ডাক কবুল করবে, দোয়া কবুল করবে। গুরুত্বপূর্ণ একটা অংশ এটা, আল্লাহর কাছে যখন দোয়া করবেন বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমার দোয়া কবুল করেছে বা করবে। আপনি নড়ে বড়ে তাহলে কিরকম হবে? উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, কারণ আল্লাহ পাক ওই মানুষের দোয়া কবুল করেন না যার অন্তর দোয়া থেকে গাফিল থাকে। এমনি যেমন বাংলাদেশে ফরজ সালাত শেষ হওয়ার পরেই হাত তুলে দোয়া শুরু হয়ে যায়, হ্যাঁ, পিছনে লোকজন সবাই আমিন আমিন বলছে, অনেকে আছে কেউ কেউ দূর দূর থেকে আসে বলে এই মসজিদের ইমাম খুব সুন্দর দোয়া করে এই জন্য এই মসজিদে গিয়ে নামাজ পড়ব। সত্য না মিথ্যা? কাউকে বলেননি আমাদের লোকজন। জিব্রিল আলাইহিসসালাম তার জন্য দোয়া করবেন অবশ্যই, তিনি ফেরেশতা, কারণ ফেরেশতাগণ আলাইহিমুসসালাম মুমিনদের জন্য দোয়া সবসময় করছেন, কোরআনে করিম উল্লেখ আছে। এবারে আমরা ওই সুন্নত বাদ দিয়ে বিপদে পড়লে মোল্লাদেরকে জড়ো করে বলে খতমে ইউনুস পড়ো, কেউ কেউ 6 লাখ, কেউ কেউ আরো বেশি 2.5 লাখ, কেউ কেউ আরো কম বেশ পড়ে বা পড়ায়, বলে দোয়া কবুল হবে, সে নিজে পড়ে না। লা, এটা সুন্নত না, এটা হচ্ছে বেদাতি তরিকা, এটা পরিত্যাগ করবেন। আরেকটা হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউরাদ্দু দুআ বাইনা আল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝে দোয়া আল্লাহ পাক কবুল করে ওই সময়ের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। তিরমিজি শরীফে মুসনাদ আহমদে এসছে, তাই আমরা আযান ইকামতের মধ্যবর্তী সময়কে গুরুত্ব দিব। অনেক সাথী আছে এখানে, আজানের আওয়াজ শুনল, মসজিদের কাছে গিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকে, একামত হওয়ার পর তারপরে মসজিদে ঢুকে। এটা আমাদের অনেকের অভ্যাস না, তা পরিত্যাগ করুন। মসজিদে গিয়ে দুই রাকাত সুন্নত যদি পড়েন তো কত সওয়াব হবে। জোহরের পূর্বে চার রাকাত সুন্নত অনেকে জানি না, অনেকে জানে কিন্তু পড়ে না, আর অনেকে হয়তো জানি না। খবরদার, মাগরিবের পূর্বেও দুই রাকাত সুন্নত আছে। প্রত্যেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইন সালাত, প্রতি দুই আজানের মধ্যবর্তী সময়ে সালাত আছে। তো আমরা কেন এরকম করি? এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আযান ইকামতের মাঝে দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করেন, তাহলে আমরা এই সময় দোয়া কবুল করব, এই দোয়া করব, হেলায় যেন সুবর্ণ সুযোগ না হারাই। একদিন আসবে আমরা ডাকব কিন্তু কবুল হবে না, মৌত আসলে আসার পর যদি কেউ কবুল দোয়া করে দোয়া কবুল হবে? আপনারা আগে শুনেছেন আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা, মানুষ আল্লাহ সবচেয়ে কাছাকাছি ওই সময় হয় যখন সে সেজদায় থাকে, অতএব তোমরা এই সময়ে বেশি বেশি করে সেজদা করো না, দোয়া করো, অর্থাৎ সেজদার সময় বেশি বেশি করে দোয়া করো। আমরা তো এই সময় দোয়া অনেকে জানেই না, সুবহান রাব্বিয়াল আলা পড়তে জানে না, কেউ কেউ আছে এরকম পাওয়া যায়, সুবহান রাব্বিয়াল আযীম পড়তে জানে না। ফরজ ওয়াজিব যেসব দোয়া আছে ওগুলো অনেকে জানে না, কিন্তু এমনি আপনি যদি জিজ্ঞেস করেন বলেন আমি জানি সব, আনা বলবে সময় নাই, সারা জিন্দগি এরকমই চলে গেল, নামাজের তরিকাটা তুমি জানো না। সবাই বলি নাউযু বিল্লাহ। তাই আমার ভাই, সেজদার অবস্থায় আল্লাহকে ডাকুন, শিখুন দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সময় দোয়া কবুল হয় বেশি, কারণ তুমি সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি হও এই অবস্থায়, সেজদার অবস্থায়। হাদিসটি মুসলিম শরীফে। আরেকটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমুআতি লাসাআতান লা ইউওয়াফিকুহা মুসলিমুন يسأل الله فيها خيرا إلا أعطاه إياه। জুম্মার দিনে একটি সময় আছে, এই সময়ে বান্দা যে দোয়া করবে যদি ওই সময়ের সাথে তার দোয়া মিলে যায়, তাহলে বান্দা যে দোয়াই করবে যে দোয়াটি কল্যাণকর হবে ভালো হবে, আল্লাহ পাক অবশ্যই তার এই দোয়া কবুল করেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে। মুসলিম শরীফে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম সাহেব মিম্বরে আসার পর থেকে নিয়ে সালাত শেষ না হওয়া পর্যন্ত এই সময়ে দোয়া কবুল হয়। অন্য রেওয়ায়েতে এসছে, তিরমিজি ইত্যাদির রেওয়ায়েতে, জুম্মার দিনের আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ে আল্লাহ পাক তার বান্দাদের দোয়া কবুল করেন। কিন্তু আমরা যেসব সময় দোয়া কবুল হওয়ার এইসব সময়ে আমরা গাফিল অবস্থায় থাকি, আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন। যেসব বান্দাদের দোয়া কবুল হয় তাদের কয়েকটি উদাহরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাগলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মজলুমের ডাককে ভয় করো, কারণ মজলুমের কান্না, মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। তাই বোঝা গেল মজলুমের দোয়া কবুল হয়। আপনি কারো উপর জুলুম করেছেন, সে দেখলো আপনার থেকে প্রতিশোধ নিতে পারবে না, আপনার থেকে তার হক নিতে পারবে না, তখন সে আল্লাহকে বলল, আল্লাহ এই জালিমকে তুমি পাকড়াও করো, তুমি তো নিয়ে পয়সা নিয়ে ওরকম খুশি, হ্যাঁ, কিন্তু তুমি জানো না কিরকম পাকড়াও হবে, আজকে না হয় দুদিন পর। অতএব খবরদার, কোন ব্যক্তি যেন কোন ব্যক্তির উপর, কোন মানুষের উপর, কোন সৃষ্টির উপর জুলুম না করি, আল্লাহ আমাদের হেদায়ত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন দোয়া অবশ্যই কবুল হয়। একজন হলেন রোজাদার, দাওয়াতুস সাইম, আরেকজন মজলুমের দোয়া আর আরেকজন হচ্ছেন মুসাফিরের দোয়া। এমনিভাবে অন্য রেওয়ায়াত এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা বাবার দোয়া, তাই মা বাবাকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন, কখনো তাদেরকে নারাজ করবেন না। যদি তারা নারাজ হয়ে আহ শব্দ বলে দেয় তাহলে কি অবস্থা হবে? এমনিভাবে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন দোয়াউল মারউল মুসলিম মুস্তাজাবুন লিআখীহি বিযাহরিল গায়ব, যদি কোন মুসলমান তার ভাইয়ের জন্য তার অদৃশ্যে তার দৃষ্টির অগোচরে তার জন্য দোয়া করে তাহলে তার দোয়া তার জন্য কবুল হবে। আপনি আপনার ভাইয়ের জন্য, ভাই বলতে কি মুসলমান ভাই, সব আপন ভাই যদি মুসলমান হয় তার মধ্যে অবশ্যই সামিল, তার জন্য দোয়া করলেন, সে জানেন আপনি দোয়া করছেন কিনা, আল্লাহ আপনার দোয়া তার জন্য কবুল করবেন। আর ফেরেশতাগণ তখন তারা বলবেন আমিন ওয়ালাকা বিমিসলি যালিক, আল্লাহ তোমার দোয়া কবুল করুন আর তোমাকে আল্লাহ তাই দিন যা ওই ব্যক্তিকে দেবেন। তাই অন্যের জন্য দোয়া করতে আপনারা আমরা যেন ত্রুটি না করি বা কৃপণতা না করি। অনেকে হয়তো মনে করতে পারে ওর জন্য কিরকম দোয়া, নিজের জন্যই দোয়া করি না, আমার জন্য দোয়া করব অন্যের জন্যও দোয়া করব, এর উপকারিতা আমি নিজেই পাবো ইনশা আল্লাহ। এমনিভাবে তিরমিজি শরীফের রিওয়ায়াত আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু আন ইস্তাজীব আল্লাহু লাহু ইনদাস শাদাইদ ওয়াল কারব ফালইয়ুকসির আদ-দুআ ফির রাহা, যদি কেউ চায় আল্লাহ পাক যেন বিপদে আপদে তার দোয়া কবুল করেন তাহলে সে যখন বিপদমুক্ত থাকে ভালো অবস্থায় থাকে তখন যেন বেশি বেশি করে দোয়া করে, তাহলে বিপদে পড়লে তখন যখন আল্লাহর কাছে আল্লাহকে সে ডাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এই গেল কিছু দোয়ার কিছু আদব শর্তাবলী, দোয়ার কিছু তরিকা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, ইসলাম মুসলমানের ভুল বালা করো, কাফিরদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তোমার তোমার দিনের হেফাজত করো, ইসলামের হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, ইলম বাড়িয়ে দাও, ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করো, ইলম প্রচার করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, সবল রাখো, আমাদেরকে হায়াতে তৈয়বা দান করো, তুমি আমাদেরকে দুনিয়া আখরাতের কল্যাণ দান করো। আল্লাহ আজকে যে আলোচনা করলাম এই আলোচনাকে কবুল মঞ্জুর করো, এর উপর আমল করার তৌফিক দান। আল্লাহ আমাদেরকে হক জেনে হক প্রচার করার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে হক জেনে হক প্রচার করার তৌফিক দান করো, হক জেনে হক মানার ও প্রচার করার তৌফিক দান করো। মৌলা আমাদের দেশ বাংলাদেশের উপর তুমি রহম করো, গরিব বাংলাদেশ এই বাংলাদেশের উপর তুমি রহম করো, আয় আল্লাহ বাংলাদেশ সরকারকে ইসলামী বিধান জারি করার তৌফিক দান করো, আয় আল্লাহ বাংলাদেশ সরকার বিরোধী দল যারা আছেন সবাইকে হকের পথে আসার তৌফিক দাও, সবাইকে শিরিক বেদাত পরিত্যাগ করার তৌফিক দাও, বাংলাদেশের জনগণকে শিরিক বেদাত পরিত্যাগ করার তৌফিক দাও, তোমার নাফরমানি পরিত্যাগ করার তৌফিক দাও। আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, লিবিয়ার মুসলমানদের উপর রহম করো, ইয়েমেনের মুসলমানদের উপর রহম করো, সারা বিশ্বের মুসলমান যে যে স্তরে জর্জরিত আছে আল্লাহ সমস্যার সম্মুখীন ওদের সমস্যা তুমি দূর করে দাও, কাফিরদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো, আয় আল্লাহ হারামাইন শরীফাইনের এই দেশকে তুমি হেফাজত করো, সৌদি আরবকে হেফাজত করো, দিন আর দুনিয়ার দিক দিয়ে এই রাষ্ট্রকে তুমি আরো উন্নতি দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين